بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. آدمی سورة آل عمران، آل عمران سوری می سورت کی می مدنی سورت ہے بہی ہجرہ فہم اللہ سبحانہ و تعالی باوالے بہ سورت رسول اللہ صلی اللہ علیہ وسلم مدینہ ہجرہ کرے مفہوگا اللہ سبحانہ و تعالی باوالے بہ سورت می سورت کے سورگ گنا حکم تا با بیان کرے گن وانے می سورت کی علم رم ودار وا گتو گا نجران کے وفد رسول اللہ صلی اللہ علیہ وسلم کا ارہن ائی ایسے کلے فانا عیسی کے فانا بہ گتوں বাহুসেক করবে পুরি ঈসা কে ফানা বেহেগত এবগত নজরান মিহুন নাকি এই নাসরানিন নাসরাইন এমিহুন ঈসা কে ফানা বেহেগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রব্বুর বাহুসেক করি এক জবাব তং আল্লাহ সুবহান তাআলা মি সূরাতুকে বায়ান করাবা ফাবে আড্ডিহাতিন আয়ে ঈসা কে ফানা বেহেগত আল্লাহ সুবহান ওয়া তাআলা মি সূরাতুকে বায়ান করাবা ফাবে আড্ডিহাতিন আয়ে এই ena jurano ke wafdu ke mi hunna jawab ke gotong allahummi suratu ga bayan kurab wa fawe ena jurano mi hun madina ang ai hijrai nuwana haruga ilmer midal wa gotoga mi hun madina ang ai rasulullah sallallahu alaihi wasallam e bahus kurmatta ka hijrai nuwana haruga en ka ummuli mi surata ki yasmi madani surate allah subhanahu wa taala me furata mi surai fatta fa ewani kalaange tauhid bayan kurabba kalaange tauhid ge wahaka emme furatam esmi suratu ge bayan kurabani allah subhanahu wa taala mi wahi kurabani alif lam mim mi waragina surat tahu ge ferumaka aswa ramzu take mi ge mana haqiqatu ge evs ilmeriya kavs adi evs mufassira kavs egi fayen nei ilmeri mi daalwa ge tuga mi akur tahu ge mana dena wadigam bani allah subhanahu wa taala ei kalaange ilmu fuluga furifawa sirre mi ramzu tahaki miga maane evs mi hakan ad rasulullah sallallahu alaihi wasallam bayan ko deva fenning evs asaw be kala kavs dem bay tafsir tahuga mi akur taka behe gotun de keifa wa hakata ki ei evs dalil ge macha de keifa wa hakata kenno bayan asaw be kala mes behuri mi akur taka behe gotun wa hak dakka wafa salaka ma allah rasulullah abdullah ibn abbas ikale fana ki ei tafsir ilmeriye emme bodu tafsir ilmeriya kale ge fana e behuri mi akur takabe gotum wahaka dakkawa fa hennamas evs dalila kanula dalile neti asawbe kalaku bahir riwa kuriya kase ei hujjaten no ei ki asawbe kalaku riwa kuriya evs dalile rasulullah sallallahu alaihi wasallam baspulen neti yaka enwane hujjataka ei ilmeringe meduga ikhtilaf wase fa ebori adi hama hasakun asawbe kalunge meduga sewani mi akur takame du khilaf fa ehma dalilen neti ebbe kalegge basfulu anebbe kalegge basfulu ge macchekan hujjata kanwana asawbe kalunge tereng ei asawbe kalunge tereng wes mi akurtaka medugawani ebbe kalun ikhtilaf wadagen fa henkamun ebbe kalegge basfulu anebbe kalegge basfulu ge macchekat hujjata kanwane ei ilmeringe ilmerin bayan kurawwa fa usule allahumma hi kurawani allah la ilaha illa huwal hayyul qayyum Allah ekalaange fiyawa alukam bemun haggu begemwa ehin ebbes ilaha kunuma farate min shahadatu kalima me kalima ge macchan alugonomen duniyage diriulen bes jeheni adi marwegem bes taam bes jeheni mi kalima ge macca erun alugonomen nasuwaru ge deweni mi kalima fuluga Allah bayan korobani ekalaange uluhiyyat tauhidul uluhiyyat ekalaange bayan korobani tauhidul uluhiyya eki ei emmeha alukamegga Allah ekkawanta kurum Allah kura huriha alukamegga insana ekalaange ekkawanta kurum mekeni tauhidul uluhiyya evves farate baverinu kurum Allah kura alukamuga evves faraten Allah ekku baverinu kurum evves minvare hissanu kurum misalkan namaz kura ayruga dekkun terikam vade je Allah sharihu kuriyenae ei e namadun hissaen ena ehem faratakan alaafi ہمیں جا اللہ کے الوہیت کے نئے شریف کوئی mistakunnang hiwani aslu haigatuga budakan alukan kurunwata enu mesfaratakan Allah fiwa hemfaratakan alukan kurume shariyu kurumaki enu shariyu kurumaki swara fula manegge kulegem vaiche shariyu kurumaki wara fula manegge kulegem va kame ama ifaden tauhida kiyo sei wara fula manegga ekulegem va kalimae tauhiduga kalimae ki Allah ki tu qur'anuga wahi kurwa fani وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ زَارِيَةَ سُورَةُ اللَّهِ مَيْكُرُوَنِي وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ تِمَنْ اللَّهُ إِنسَانٌنَا جِنِّنَا نَحَدَّوَمَي تِمَنْ اللَّهَ أَلُكَنْ كُرُمَنْ مَنُوِي لِيَعْبُدُونَ مِي لَفْزُكَ تَفْسِيرُكَ مَا يَنْلُّهُ رَسُولُ لِبِي عَبْدُ اللَّهِ بُنْ عَبَّاسِ وِدَارُوَنِي أي Allah alatakun haddawahmani ikalangi ikkawanta kurumashe tawheeduga macchan amalu kurumashe tawheeduga kalima fulu sabitu kurumashe Allah insanun na jinnin heddevi ema ei Allah makhlukun insanun na jinnin mi heddevi maqsadu e kitu Qur'anuga bayan kurabani ikalangi ikkawanta kurumattaka ikalangi evves farate baveri nukura halu ikalangi alukan kurumashe insanun na jinnin Allah bimmatiga haddawahmani ehin namaz algonda men nami fennani alukanta huga smistakun Allah shariyu kurata baavaru shariyu ko bakureve baavaru ko iggota misalakan alukame kurah henduga dekkun terikan hitabwanas e Allah shariyu kurawuni alukanta kiyes misalakan alukanta nge bahuri baavaru manaaga namaz kuruma rodaifuma zakat dinuma hajjuma nadurbunuma heobasbunuma nubakanta mana kuruma heokanta takan amuru kuruma mi hatta wese alukanta diinuga ilmu mistakunna uganna dinuma diini ilmu hasilu kurma mulimbes alukantami min evves kamegga Allah farate baveri kofiya Allah shariyu kuriye baveri kihina kuraveni ei niyai nubaavu emme bodan Allah shariyu kurani mistakun niyai nubaago gen niyai nubaavani ei alukame kuran fasaaru gena niyai khalisen kure Allah ka niyai khalis kurma mekiyani Allah ek Allah ek kaunta kurma niyai khalis kurum Allah ki te Qur'an ga wahi Qur'an bayyina suratuga wama umiru illa liya'budullaha mukhlisina lahuddin mistakunna amur kurawige noye din Allah khalis kura haluga nu mata mitanga din ga murada ki alukan alukan Allah khalis kura halu ekalangyan alukan kuruma menui mistakunna amur kurawige noye ema ekalangyan ada kura huriha alukamen alugonda me ekalangya khalis kuran jihen ehin ves farate baveri koggen nuana emma mi ayatuga Allahu e bayan kurabani tauhidul uluhiyya adi hama mi ayatuga Allahu tauhidur rububiyyah tu se bayan kurabwa Allahu e kurabani al hayyul qayyum ekalangai diri demi wodigemwa muriha kame belhettumuga qaime wodigemwa raskalange abaduge abada qaime wodigemwa ei udabin belhettumuga qaime wodigemwa mistahunge kantatta belhettumuga qaime wodigemwa mi huriha kame belhettamuga qaim bodigen waras kana ekalange ki ema mi rububiyya Allahu ge rububiyya e Allahu kurabba huriha kame ga insana Allahu ekkawanta kuruma mekiyani tauhidur rububiyya Allahu kurabba kainatuga Allahu subhanahu wa taala kurabba huriha kame ga Allahu ekkawanta kurun e tauhidur rububiyya ki tauhidur rububiyya ga waragina insanu sharif kore Allah tauhidur rububiyya ga makka ge mushrikun ves tauhidur rububiyya ge qararu emi hus masal jehun tauhidul uluhiyya ga ehn namas algonme miyadu muslim kamad dawa kura ginami hum masal jehfa me tauhidur rububiyya ga boda uluhiyya ge se problem masala ehn namas rububiyya ge boda masal jehfa ti misala ka rizqu Allah rizqu devvi devvi ma eti ena in ispek kurani hem farataka baavaru mi hum Allah rizqu devvi ma hem farataka ne ban ispek kurai rizqu ehn faratek ge sababun libuno ichek kamang ena ba gabulu kure egota baavaru kantat tahuga shifa ge masalaga bes mi istakun ba Allah shariyu kure shifa ei rububiyatu hamen eves hame gota duniya ge mihinga kantat tahuga baavaru kantat tahuga muslimun kama me dawa kura mi hun eba shariyu kure Allah em be kam bayan kurma Allah be kurawani wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun mistahun ge teren gina mi hun Allah kan imanen nuwe shariyu kura hal menui iman ve tibe eba shariyu kure emi hunakanne kamiyabe emi hunakanne kamiyabe Allah shariha kofiya huriha kurin kurin huriha he amal take batil ve hisab emme shiruke kuriya sallallahu ena kuri huriha amal takan ena fen alali hisam ge diye hika Allah ay kurbani ekalaang rasula imme ma makhluq ekalege fana mukhatab kurba Allah ay kurbani la in ashrakta la yahbatan amaluk kalege fana kamakus Allah sharihu ko fiya kalege fana ga huriha he amal takabati wedaut huriha he amal ayad Allah ge rasula ekalege fana mukhatab kurba Allah ay kurbani la in ashrakta la yahbatan amaluk kalege fana kamakus Allah sharihu ko fiya kalege fana ga huriha he amal takabati wediyye den Allah me ayqurbani iman ve shiruka e iman kan enage amalta shiruka masun nukurimi hunna re aman kan qiyamet dawuga libiga man Allah ayqurbani alladhina amanu walam yalbisu imanahum bidhulmin ula walam yalbasu imanahum bidhulmin ulaika lahumul amn wa hum muhtadun walam yalbisu imanahum bidhulmin ulaika lahumul amn wa hum muhtadun ege murad manai ki alladhina amanu iman ve walam yalbisu imanahum bi zulmin adi enage eba mihunge iman kan shiruka masfuni nukurimi hun danna iman ve eba mihunge iman kan shiruka en nukurimi hun danna she ulaika lahumul amnu emihuna re giyamid dohuga aman kan libigen bani wahum muhtadun adi haigatuga hidai libigen wa bayakiwe sama eiye ei iman ve eba mihunge amaluta shiruka masuni nukurimihun ema shiruka masuni kofiya Allahu amale gabule nukurawan Allahu ge qudusi hadis ek gawani Rasulullah sma hadis fukulna Allah subhanahu wa taala wahi kurawiye man amila amalan ashraka ma'iya ghairi taraktuhu wa shirukahu man amila amalan ashraka ma'iya ghairi taraktuhu wa shirukahu qudusi hadis ek Allahu wahi kurawani amale ko e amaluga timan Allah ehem faraten ena baheri ko fiya dannashe taraktu e naves timan Allah du kollawa husime adi ena kur shirku timan Allah du kurawa du kollawa husime ana aguna shuraka yani shirku timan Allah wani mistan kur shirku takum fudi wodi genne timan Allah wani Allah wahi kurawani qudusi hadise ga timan Allah wani mistakun kur shirku hustahir wanta wodi genne fudi wodi genne ebbes faraatigge madade timan Allah beenum wodinu gannawame ehme wima amale kurarugo war balanji heba amale kurarugo wala war balanji he eba amalu Allah qabul kurawani tin sharta ka ekuga iman bu mafahu ge sharta ka ekuga den amugote ge mistakun bayan kurana de sharte timmana shartu mi islamu eden islamu bayan ilmerin bayanu kurawa ei muslimuna ta sharutan oti den tin shartu kama bala ilmar midalwani amal taqabul wani tin sharta ka ekwe furatama sharta ki ei islam kan mihaku islam nuwahura kitamme he amale kuryas allah qabul nukurawan kitamme he amale kuryas abbas ge fan ali ge fan adimaran ge dohme ali ge fan ei abbas ge fanu ge ali ge fan ge bodbe abbas ge fan abbas bin abdul muttalib ali ge fan ki abu talib bin abdul muttalib ge darikale ali ge fan adimang abbas ge fan mi midalwani ei islam ge kuriga abbas ge fana ki haji na fendinu ma kaandinu ma ge fulu imare kurma kantaka hawale hunna be kale ali ge fana dima abbas ge fana midan nawani kale men tiya bayan kurani ti mannamen ge nubaya kantake mulim wes ti mannamen kurah heu kame bayan ne kure ti mannamen haji na fendinu ma kaandinu ma ge fulu imare kurma mihri ki ha bodati heu kantat tang heyye endo ali ge fana midalwani e bodu bebe fulaye islam nuwani stin evve samelen allah ga bulen nukurawane den Allah e kama be hegotun ay bes bawala bani aj'altum siqayatal hajj wa imaratal masjidil haram kaman amana billahi wal yawmil akhir tebami hun hajina fendinu ma bondi kandinu ma gefulu imara kurun ti hadani iman ve salih amal kurimi hun ge amal tafadan heje ama hila ehne nuane iman mumaffahu ge Allah subhanahu wa taala islam mumaffahu ge Allah subhanahu wa taala mi he kimen amal qabul qurban ei furatama shartu devana sharta ki ikhlas terikan amalu ge ikhlas terivan jihen hama ekani amal qurun jihen Allah ehem farataka kuda ves minbare e amalun hissa ko gennuane alu kamu ge zarreg ge minbar ves ehem farataka hissa ko gennuane Allah e amal batil qurban ikhlas terikan kende jiya ehem faratakan e amalun hissa ko fiya sharihu ko fiya kuriga bayan kuregen edei e mikamuge dalil Allah wahi kurwa fawani wama umiru illa liya'budullaha mukhlisina lahuddin mistakunna amur kuregen noe alukan ekalangya khalis kura halu menui ekalangya alukan kurma মিস্তাকুনা আমর কুরাবিগেন মানি আলোকং একনাগে খালিস কুরা হালু একনাগে আলোকং কুরমাশে এই মিস্তাকুনা আমর কুরাবিগেন বাগো তাকি নিয়ে খালিস কুরুং এম আলোকামা দুনিয়াবি কান্দাত্তাকা হরি ফারাগা কি নিয়াই এই দীনি আমালেন আল্লাহ গাবুলেন কুরবান নিয়াতা কানুলে নিয়াতা কি হিতং কুরাবে কামে হিতং হিতং কুরাবে গাস্তাম মেকিয়ানি নিয়াই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবানি ইননামাল আমালু বিন্নিয়াত انما الاعمال بالنيات عمل تصحبه گن ونی نیت تک کا ایکو گئے نیت تک گ زریان نے اے دینی عمل اللہ قبول نو قربان نی این نو گنے نی گنن جے اے دینی عمل تک دنیاوی عمل تک ہوری فرغ ای دینی عمل صحبه گن ونی نیت تک ایکو گا نی ایم فرتم خالص کرن جے نماز دین رم کرن نماز نی ایک گنے اے نماز اللہ خالص کرن جے نے ہم فراتک این حصہ ایکو گن وانے تیم ون شرط کی ای রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখকে বিগতং আমল করুম তিমায় ফেননা গতকান নং আদি মিহাকু বনি গতকা বেসনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবা ফলন সাবিত ওয়া গতা দীনুকে কমমে আমলে বেস ইনসানা কুরআন জিহেনি এহনুন আল্লাহ গাবুলে নুকুরবানে আল্লাহ কি ইতি কুরআন গ ওয়াহি কুরবানি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির আল্লাহ ওয়াহি কুরবানি হামাকাশ বারুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবাগা তিয়াবা মিহুন নবারি বেতি নামুনা আইবিয়ে এই কম্বায়কা লিমান কানা ইয়ারজুল্লাহ এই আল্লাহ রা আখিরাত দুহং উম্মীদ কুরাবায়া কাশে এম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনায়ক বলেন জেহনি কুম্মে আমালে গবিয়াস নামাজু গবিয়াস যাকাত দিনুম কাম গবিয়াস রোজা হিফুম কাম গবিয়াস হজ্জ কুরুম কাম গবিয়াস আদি এহেনি হেন দিনুগে আমাল তাক কাম গবিয়াস নামুনায়ক বলেন জেহনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনুং এহেন গতাকাম মিহাকু আমালে কফি আল্লাহ গাবুলে নুকুরাবান মিহাকান এনা সিকুন্ডিয়া ফেননা গতাম মিসালাকান আমালে কুরিনো তা নামাজ কুরিন মিসালাকা এনা ফেননা গতা নুতা মিহাকু কুরাতি এনা ফেনু নুগতা এনা নামাজ কুরি কামা কোন দানে বলেন জিহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মি আমাল কুরাবা ফুরি কোন গতা কাত্তো এমা মি তিন শর্ত আক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাল মি কবুল কুরাবানি মি এমমে শর্তেন উনিয়াস আল্লাহ মি হে কিবাং হে আমালে কবুলেন নুকুরাবানে এহেন কাম মিগে দেওয়ানা শর্ত গাল গন বায়ান করি ইখলাস তরিকাং এই মি আয়াতুগে সে বায়ান করবানি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই তাওহীদুল উলুহিয়া এই তাওহীদুর রুবুবিয়া এহেন তাওহীদুল উলুহিয়া গাস আল গন মেন আল্লাহ একাওয়ান তা করেন জিহেনে আদি তাওহীদুর রুবুবিয়া গাস আল্লাহ একাওয়ান তা করেন জিহেনে আল্লাহ শরীয়ু কফিয়া হুরিহা হে আমালে বাতিল বেগেন এ দিয়াই ইয়ামে দুহগ হুসতা দা জিহেনে শিরক আল্লাহ শরীকু কুরুং এই দুনিয়ে গেলে বি আল্লাহ এমে বড় ফাফা এমে বড় ফাফা এই আল্লাহ নুফুসা ফাফেং এই তাওবা নুয়ে মারওয়েজিয়া তাওবা নুয়ে মারওয়েজিয়া আল্লাহ ফাফেং নুফুসা মা নে হামা সিদা নারকায়ং আবাদুগে আবাদাদ দেমি অন্য গতং ইনা দা নারকায়া এনেস গিয়ামে দহগো বাই বড় তিফাফা তা মিসাল কা তাওবা নুমুগে সাওয়াবুং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারকায় বাদ দেবা ফে সুয়ার্গ বাদ দেবা আন বড় তিফাফা কফহুরি বাই মিহুম মুমিনু কামাকু শর্ত কি তাওহীদুগে আহলুল ওয়ারজা কাবুং ইয়ামে দহ সুয়ার্গিয়া কান নুয়ান্নানে তাওহীদুগে আহলুল ওয়ারিন ফিয়াবা এবস ইতুরু মিহাকু সুয়ার্গিয়া কান নুয়ান্নানে সুয়ার্গে ওয়ান্নানি তাওহীদুগে আহলুল ওয়ারি মুওয়াহ্হিদুন মুওয়াহ্হিদুন কি ওরা মা ইবায়ে মিসাল কা মিহাকু মারবি এনাগে মাচ্চা জানাজা করি সাতেকা মুওয়াহ্হিদুন কারে নামাজ করি সাতেকা মুওয়াহ্হিদুন তাওহীদুগে আহলুল ওয়ারি সাতেকা মুওয়াহ্হিদুন জানাজা কো ফিয়া এনাং আল্লাহ ফাফু সালাত দেবানে এ মাই গীতা আল্লাহ পাহ হুসাইয়া দেবান এই এমি হেকে নাসিবেন এই সাথে একা মুওয়াহিদুন এনা জানাজা কর মাল্লিবুন মুওয়াহিদুন নাকি পোটা কো বায়ান করে জি মিতাগা আল্লাহ করবে এবস আলো কামে গা আল্লাহ শরীহ কোন কুরআমি হুম এই মুওয়াহিদুন নাকি এই উলুহিয়া কাম গবিয়াস রুবুবিয়া কাম গবিয়াস আসমা ও সিফাত কাম গবিয়াস আসমা ও সিফাত গো সাল গন মঙ্গে তেরে গামে তুই হুস শিরকু আল্লাহ শরীহ কো ইসলাম ও ইতামা তো গামে তুই আল্লাহ গ আসমা ও সিফাত গো সুস শিরকু এবার জিহে আমি দেনে গান না মিস দেখুন দেনে নুকানে সালামতে নোয়ানে তিমান নামে নামি তিমি দিন এঙ্গি ফাই দেন ইতুর ইতুর কাত তিমান নামে বেন মেন নুনে তিমান নামে না বরে মোলাক দেন না দেবেন আমি হাকা কিয়া গেন নেমি গোত বিস না গেন হিত হিতর শয়তান আগে ওয়াসওয়াস তা বাদ্দা গেন হুরিমা এই বড় লাডেন এ না দিবে বড় লাডেন এই উগেনেন এবা জিহে আমি শিরুকু কুরবেনি কোন গইতা কাং নুরাক্কা মাসলে মাসলে কি মারওয়া বগতুগা আল্লাহ শরীহু কো ফাহুরজ্জাই নুফুস সুবহানাল্লাহ গিয়ামি দোয়া الله جيت قران غاوي قران ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء هم قران الله سبحانه وتعالى شرك غفاف النفوس سوان انون هم فافت كلام اراده كرمي حق فوس سوان شرك غفاف النفوس سوان كما قيام الدوه الله شريك كن الله كرمتي باميها الله بدل كراميها هم ادا غتس نركيا ituru tanen nge naka naraka muwahhidun allah tanga safu sada barma sharga ma danu ege dalilahi qudusi hadise allah wahi qurbani yabna adam e adam ge dariya ila ataitani bi qurabil ardi min al khataya thumma laqitani la tushiku bi shay'a la ataituka biha maghfira allah wahi qurbani e adam ge dariya yamiddo ge tibabim fura fahafa hifagan timan allah ha baddal kuryas timan allah ha shariku nukura hal timan allah ha baddal ko fikamu ga wanama e bim fura fahafa fusse unde bawshine bin gan fura fahafa fusse unde bawshine sharta ki shirku nukurun allah ha shariku nukurun shariku ko fiyaka ina kanuli bene fahafa fusse umen e dowa ko ama e da go tan narkan ena dan hema waram bistange baji he mi masala tahuga tauhidul uluhiyya ga shiruhu kurewe go ittaka tauhidur rububiyya ga shariku kurewe go ittaka tauhidul asma was sifat ga shariyu kurave goittange bajihe denagannan ei mikamun salaame mattaka em vegen hudayfata ibn al-yaman ma allah rasul levi hudayfata ibn al-yaman vidalwani mistakun rasulullah sallallahu alaihi wasallam ya sualukon uleni heukan tattaka behe gotunne ekam ku timanna sual kurane mulimes nubaya kan tattaka behe gotunne ei ekam ara gane idanech ema mi nubaya kan tatta denagannan jehena ei ekamun salaame mattaka shiruka ki ko baeto emme bodo faafai zinega hukuma ki ko baato anu baya kame raabu imu go hukuma ki ko baato mika kan tat dene gannan ga jehe mikam salaama ibu mattaka ei nu baya kan tat dene nu gane nu baya kam kon salaamate nu wevene nu baya kan tat dene nu gane nu baya kam kon salaamate nu wevene emben ilmerin tauhida behe gotun liwwa fawa komme fotek gaves emme bodabba hus kuram wa fani shiruka behe gotun e tauhidu ga idi kolai shiruku tauhidu ga idi kolai ki shiruku ei ilmerin bayan kuram wa fawa fada ecce taaraf kurmattaka baavar goittavve ege teren eg gotaki ei eccen ege idikolu bayan koggen taaraf kurun ei ilmul usuluga bayan koffava qawaiden ei tu'raful ashya'u bi adadiha ecci taaraf kurave ege idikolu bayan koggen misalakan huunu mihak taaraf kuram beenamani huunu huunaki ei finige idikole munima enan ege ene huunaki finige idikole duala kire gando ge idikole egota ecce ge idikolu bayan kogen ecce taaraf kurave ehen kamun ilmerin gina ilmerin tauhidu go fattahu ga bahs kurava fawani shirka be hegoto ei tauhidu taaraf kurmattaka shirku ge masala ta bayan kurava fawani e sababaki shirku ge warag gina kantattan e boy warag gina go egota shariyu kurave ehen kamun allah shirku ge wattarutan ilmerin e fattahu ga bayan kurava fawani ema shariyu kurum rakka tirwang abajihe emme bodu faafai allah nu fusawa faafai ekanta denagannang abajihe mi tinkamuga shariyu kurawen ei tauhidul uluhiyya gaya tauhidur rububiyya gaya tauhidul asma was sifatu gaya mi tinkamuga shariyu kurawen wisnang abajihe denagannang abajihe mi tinkan mi tin tauhiduga shariyu kurave goittang ehnun yakum salamat nu wevena mihaku attimanna engge bunyakse kama kunu dana qur'ana sunnatu ga liga denagannang jihe na mi kantatta enge kamang hadayan hurmakie warabbodo shaytani maliye enge kamang hadayan hurmakie shaytani warabbodo maliye ego takang evves mihaku ule masa kantakko genwaane enge kamadda wa kurunne genis ema eba jihe masala tang olon filman alugano me marumuge kurin komme mihaka simani ajalen allah devvafa e ajalu hama umaykuga e mihaku maruwe gen daane ajale devvafa ne ajale wani komme mihege ajalu wesani hama liu vifawa kibagu taka hama e wagotu au ma ehuga ena nimigen daane mi duniye shariih qurami hege haluga nimigen gosfiya ei abajjaveriye barabodo abajjaveriye narakaage demi onna gotu ga ena nimigen ediyei tauhidu ga ahlu veriye ka vejjenama hama yaqinu wes ena swarga wadevene hama yaqinu wes ena swarga wadevene tauhidu ga ahlu veriye ka vejjenama en tauhidu ga ahlu verin evati vifafa verin misala ka bodati fafa kureifa tibi mihun ege tirin bayen mihun nan allah qiyamet doho ga naraka ga azabu devva fa swarga waddawane adi bayen mihun nan e maqamu ga mahshar ga maidanu ga allah subhanahu wa taala fa fa sala devva fa naraka yan waddawa swarga waddawane e kamaku tauhidu ga ahlu veriye ka bumaki e sharte tauhidu ga ahlu veriye ka bumaki الله وحي قرباني الله لا إله إلا هو الحي القيوم الله يكلانك في أبا عالكم بمن حق وغن بأهن أبس إله كن وافراته الحي القيوم يكلانك يدري دمي ودغن وابد قائم ودغن وارس كلانك نزل عليك الكتاب بالحق يكلانك كليك فانك مچا فيبا والي في أكيد قربان بالحق حق وائكوغا يبهي تدوري كما إكوغا مصدقا لما بين يديه أي فتوى قريغا وافتا تصديق قرآن حالو گئے اے بہی تورات انجیل Taurata Injil nuata Zabur mi huriha fitta gewani Rasulullah sallallahu alaihi wasallam wahakata bayan befa wa anzala at-taurata wal injila min qablu hudan linnas adeka dange bawale bi taurat was injil was min qablu ege kurin qur'anu ge kurin hudan linnas ei mistakunang hidayate gotugae ei e ummatakan hidayate gotuwa kuri ge fitta bawale muni waki waki ummataka kitu qur'an bawale ifami wani muli alam taka kitu qur'an hamai kan foten fote gotuga allah bawale muli alam taka ei rasulullah sallallahu alaihi wasallam ki ei de jamaata e bahi insaanun ge jamaata ra jinni ge jamaata rasul kama ge wadaya ge nebe kale allah ki qur'an ge wahi qurmani wa ma arsalnaka illa rahmatan lil alamin timan allah ka lifa nu fonu ba me alam takar rahmatek kama ge menuwi alam takaki alam tahu ge murada ki mi e ayatu ge alam tahu ge murada ki jinni na insaanun enan alam tahu ge lafzi mane ki allah fi wa huri haicche kainatu ge wa huri haicche allah fi wa ei alam taaki ekama ko ayatu ga murada ki alam take e murada ki jinninna insanu e gurwan bas bawale fani jinninna insanu ga macha ege kuri ga foitta bawale fani e ummataka ekama ko e ummatek ge huriha hukume e ummatakan hewa laaba huri huriha kame e fotek ga bayan kurai fawe e ummatakan e kashi gam bakan tatta enna bas kuri ga bayan ummatta ga shariya ittafat mi ummata ittafat e shariyatu ge far'i hukum tattafatu huriha ummatta hita bas far'i hukum ta ekama ko aslu ekecche e tauhid ekecche ei huriha nabi be kalum bas aqida ekecche aqida ekecche ei qur'an ko allah wahi qur'an ba fawe timang allah wa ma arsalna min rasulin e ayatenu allah subhanahu wa taala wahi qur'an ba fawani timang allah ebbe summataka rasula kunu fonu wa me mi fadain widalum menui ei teba mi hun tawu takafar we hama ekani allah han iman ba ei huriha nabi be kalunge daawatuge nuqtaaki emme foratam ei allah ekawanta kamag goyalu allah ekawanta ekawanta kamag goyalu ei huriha nabi be kalunge usuli nuqtaaki ei ehmima huriha nabi be kalunge aqida ekecche ehname shariyatu ge bae farwi hukum ta tafaatu ege mani allah subhanahu wa taala ei ummataka baawale fotaki ei e ummatekka ewagutaku beenum wa huriha heve e fotuga shaamil we faawa fote ei taurata injila zabura adios kurige bay foitta den allah subhanahu wa taala bay foitta huge nan algona men anga wade ba fani bay foitta huge nan anga wenu de ba hame gota bay rasul be kalunga nan fulutan algona na bayan kod de ba fani adi bay rasul be kalunga nan takin kalanga bayan enu kod de ba ei dhaif hadis ga bayan be fawe enna mas ya idi kolo be hadis enne ilmerin nabi be kalunga adad bayan kor bani ei hadis ulung hurhi ilmerin bes illa ka sawis has nabi be kalunga allah fonu wie ege tene tins te ka tera rasul be kalunga rasul be kaluna kiye waki fotebba wala waki shariyate allahu ba wala bi be kalun ei rasulun naki nabi be kaluna ki ei e be kalege kurige rasul be kalegge din himay kurumatta kai din a kurumatta kai shariyan alun diru matta ka wada gannawa be kaluna mikken nabi be kalun allahu ekurwani wa anzala al furqan adi allah furqan ba wala bi furqan ba wala furqan ga mana ki qur'an ei qur'an de ifaba anen nammi ki tu qur'anu ga kitu qur'anu ge bahuri qur'an ad deifawa ba en nanta bayan qur'an ba fa ege terega al qur'an qur'an ei emme mashhur namaki qur'an al furqan mi furqan ge namu mese bayan qur'an nan deifa ha ba fa den azzikuru zikuru ge namu mese bayan nan deifa ei qur'an ge allah qur'an ba fa inna nahnu nazzalna zikra wa inna lahu lahafizun ha ma karun timan allah zikuru ba wa le vime adi zikuru rakkatir qur'ani sama timan allah zikuru ge murada ki qur'an ha ma gota tanzil tanzilum min hakimin hamid tanziluga maana wese tanziluga namu wese nan deife be huri qur'ana egotun qur'ana deifa wa nan tahuge tereng emme mashhuru denam mi alqur'ana alfurqan alfurqanu ge murada ki hagga batil waki kod denivi foi hagga batil waki kod denivi foi alfurqanu ge murada ki ei badru hangurama wese be yawmal furqan qur'anu ge allah wahi qur'ana fa yawmal furqan badru hangurama ge duha allah wahi qur'ana ki qur'anu ge e duha ki yawmal furqane hagga batil waki kuri duwa he duwa hagga batil waki kuri duwa he innal ladhina kafaru bi ayati llahi lahum adhabun shadidun wallahu azizun dhu intiqam hama karun allah ge ayat ta kafaru mi hun dannashe lahum adhabun shadidun eba mi hun nawe gadafada adhab qiyamah duwa huga gadafada adhab eba mi hun hutte ei allah niya kure wuma kandalu wa fa duwa haki ei akhirat duwas ei duniya ki imtihan katta ka insaan fonu wa fa wa tane mitanuga hurihaam me bese mi hegge muddatu hama kurma fahu daanji yani algon men kurin bes baye kule faywani etajile goswani is etajile mi mi har algon men gejil mi jilu diyama degan nana dihem baye ku mitana hama egotam mitanga diri ulene hem baye ku adi hama algon men bes daane hama kurige emistakun ediya fada masale ki adi bodo hitama ki es algon men bes marumatin handaan kure bes miya ku ehem be islahun wani mistakun e mihunge amaltan islahun nukureveni marumatin handaan waatiwe lomatin yob bodo hagige fennamunda irus hama ekakwas marumatchakun handaan nukure hama ekakwas hama ekakwas isna nulati manne mitanu daana kama hiwa kala mitangati manne hama abaduwes de tibena me mi aramuga mi gotuga tibena tibena me hitan ara kahala komme mihakwas ene nun giyamet duha Allah hazrata kurimat laanji hene edwahuga Allah niya kurabwani edwahuga heyo amalu koggen Allahuge hazrata kurimati laamiha Allah baddal kuramiha enage baajjerikan huri enen huri baajjerikan adi nuba amalu takagen Allah baddal kuramiha huri abaajjerikan yoti naraka etanga giyamet duha fariqun fil janna wa fariqun fis sa'ir debay kam mistakum behegen dani ebbay ku narakaya ane ebbay ku suwarugiya ei edwaha ki niya kurawena duwas mi duniya mati kuri huriha kamegge niya edwahuga kurawena edwahuga kurawena huriha men kuri kantan ena handa mes qur'ane edwahuga edwahuga insanan allah wahi kurawana miadu tiba khudu hisab kullam fude allah huriha kame handa makod dena ena kuri huriha fa fataken huriha kame allah handa makod debana ena allah wahi kurawana miadu tiba tiba ga amilla nafsan hisab kullu mattaka fude miyad khud tiba tiba ga amila nafsan hisab kolle matta kafu de mi hukum menu je hisab pura ema qiyamet duas awumuge kurin algon men allah iman mam ve kalaange amur fro takak kiyaman be bona ba kiyaman gannam vi ekalaange nahi kur vi kantat takun duru efara ve to masai kuram vi rasulullah sallallahu alaihi wasallam kur vi amur fro takan algon men bona ba kiyaman gannam vi ekale ek fan mana kur vi huriha kam kun algon men duru efara ve vam vi ei maru awumuge kurin maru enai kar holi khara hamen ara wagutuga neva holien ara wagutuga den ena dannawane allah tauba wane ena ekan namas allah tauba qabulen nukurwane tauba qabul nukurwa tim wagutevve tim wagutevve tauba ge dor bandua e wagutaki insana ge furana neva holien ara wagutuga e wagutuga kitamme ikhlas teri tauba ngena wi ekas allah qabulen nukurwane ege kurin oti wagutu devva allah tauba wa hama kulliyakan hama maru atuwedane kulliyaka ei maru au mafahaku den ena ek emme hindu kolam bes allah lahi fahen nu qurban wa lan yuakhir allah nafsan idha jaa ajaluha allah subhanahu wa taala ebes mi yakang ena ge maru ena ga tan au mafahaku ga hindu kolam bes las nu qurban ki tammero e ades kuriyata allah ge faisala allah ge niya ei ham au mai hu ge maru gen dawan ena kurin edeb bi fursatu ki vegen ena be nu kuri ki vegen ena be nu kuri hem ben allah ge rasul hadis nu qurbani ni'matan maghbunun fihima kaseerun minan nas deni mate ve mistakum farwa kuda koddu kolla ebbes belumennati du kolla deni mate ve ni'matani maghbunun fihima kaseerun minan nas as-sihhatu wal faragh inni mataki furtama ni mataki sihhate furihama sihhate furihama sihhatu insana libigen wahinduga ekakwas ginami hum allah mate handu man nokure ekam baliwa wagutuga ena allah duwa kure ikhlas tirkama ay baliwa wagutuga allah handu makurani ekanaange devva fa eva furi hama sihhatuge na allah matin handaane nukure bali wawa gutuge na handaan kurani furi hama sihhatuge allah ge matin handama kurami ha bali wawa gutu allah subhanahu wa taala eena ge matin handama kurabwane kama rasulullah sallallahu alaihi wasallam kurabwane furi hama sihhatuge allah matin handama kurami ha furi hama sihhatuge miha ku nuule ekanaage alukame kuraka alukanta tattahuge fahajji he eena alukanta tattaka barabara samal waami ha furi hama sihhatuge ena balivima baykan tatta nukurewe bay sunne kan tatta misalaka damunamaadu damunamaada ki ay allah subhanahu wa taala farud namaz ta fiya den emme mai kurabi namaadu ei salihunge aadakama rasulullah sallallahu alaihi wasallam disru korone da bus salihin salihunge aadakama damunamaada ki ena furiha masihatuge ena barabara damunamaadu kuramun diyamihe balivima ena nukurewunu damunamaade allah liwwa malaika bekalna fa liwwa malaika bekalna wahi kurabwan ena damunamaadu kura kamalliyashe ena damunamaadu kura kamalliyashe balivima ei furiha masihatuga barabaran eyamalan ena rakka terivima balivima wesekan kuri kamalliyave gendana ema mi kuda kuda muddatuge war kuda kuda muddate mi ummatan emme kuda umru allah devva khawani ei fastola sahara hiddihara demedu fastola sahara hiddihara demedu mimmatan allah umur devva fani war kuda kuda muddaten hayigatuga e muddatuge terega tauba baandi ei aam go tegami hunge ajalu ehn namais komme miha kos ajalu liu vi fae boy e ajalu au mai hunge ena marwe gen daane ege kurin ena tauba baandi allah ge hadrat ruju baandi fahakun no naane uzure dekke ka malakal maut wa amaka den no naane uzure dekke ka hisab mun ena ediyai no ba amal kufawana ma narakaya he amal kufawana ma swargaya allah wahi kurabani lahum azabun shadid ebami huna ve giyam do gata fada vegen va azab ay allah ga ayta ka kafar ve mi hun inkar kur mi hun allah ga basulu gabul nu kur mi hun allah han uradun mi hun wallahu azizun dhu intiqam adi allah izzat tere wodgen va badalu hippawa raskalange kalam badalu hippawana giyam do ga duniya ga aniya ver mi hun ge paratun badalu hippawana ade mi hay sam al gonon mireni malani den irada kurwe anna hafta ga baki ve ba kuriya gendi matta ka na suwale me be fulaku ala kuda wagut kola ini yes a kuda kudinna furusato kuda kudinna den ane wagutu ge benu hifanji hena bodati mi humasonna ne kuda kudin suwale nu kuranya ka iskan den kuda kudinna mere den kuda kudin gere den kamar rangalo suwale kurati aa aina ganji e imami hata bawa ma imami hata bawa matta na divarna gala suwale tikuri parna gala suwale ena divan rakota te duwe yani ego ti de gota e gota ki ena fahun e furi hama kura rakota ki e i hama fahura ko ek kamuga balanya ena masenen ainu na gias fahura ko ek kamuga balanya den gina farabbe leni yes fahura ko ek kamuga e gina farabbe leni yes fahura ko ek kamuga den ei furatam attahiyatun tedwati ve annegum makumassalenne annegum makumassalenne ei furatam attahiyatakum mitedwani ema annegiyas massalenne farhani tolum asura eden bay mi hun egeden nen ehnen aswa waki sori han nasen aswa waki gotaka bunaka den ekim hei gotakan takura ta mi sennani e gota misalaka alhamdulillah rabbil arrahman arrahim handa mi ho bay far ibba mi farha den ferung emme rangal kama bodal lafa rangal kama fenani imamu na ibu mattaka e jahuri namade gama mu na ibbanje den bay be kalung eba farha ane e ena sirrun enimunu hisabu aneka fa bara mi handam vima den sirrun kiunas namaz sohawane eden handam vima e gotang e bhor den sori hanas sen aspenen ena ki jal alhamdulillah faharu den misalaka alhamdu surata ki e zamanu ga bala fiya e mihen speaker es nun nan e ba kanu si vehne anen hembada belias ebbe kan nos ibene ehm bima ina ane surate ferias masale enne yak ifarran ar suwari ei eggota ka shaggoli vegen ba kamen nu ei kiye kinabba ko haggen neti marale vani furatama shariyam yoti insanu ge terege sama es shariyate kafaru anami jinni ge terege sama es shariyate tin kamakun tin haggakun fiya eves mi insanam maren leven hama egota jinni ves sama egota haggakan le marenu le tin haggem yoti eggota ki ei maram marohifum dewana gota ki mihaka indehure dine kurum rajam den timmana gota ki murtaddu vejji ena gatul kure vena hama andalmo ki marayanu den e mi hunna ki den dinu ke bes maul mate libe fori bayan nu e kanta kurami hunna ki ei emihunaki diinuge maulumate besuri bayanno diinuge rahaves laa hori bayanno eden emihunge amdaniya mi kurama sakkaten e ekantahuge emihunge tibi ama kuriyadda ama e du kollakase ge hagigate balaka ves beenuma vesnu e alugon me kantajiru ba kurin minaga nasiha din eruga sihura behegotum wahaka deke unu emihun buni ti amilla edumad dekki wahakata rasulullah sam hadis urutaka gurwanu ga aittaka bayan kurima sebuni amilla eduma dekki wahakata ke timanna me matin miyaku fa ban aikas ga bulen qur'anam ego tabune buni emihunna omme agase kahala mihun mi buni den e pandita sihura hada mihun e tamina ge haya matere ge sikgota wahaka dakka puri emihun been men nuwe kandu kollaka ei dunyavi war bod fa daen e ba egen ve emima gina fahara iman wani maadiya tan insana faasaya emima e adi ettan kolo mige eboi wahake besama ilmerin bayan ko feboi fotek gami wahaka india ge wahake india ge fotta uge se bahuri adi e be kanu vidal wani se hama te wahake ke hagi hi wahake ke bod bar bod ilmerie den rasulullah sam hadis fule me inna ni aswa ge ge tereng harufay tie bam hunna fenejia e harufaya di mala bunare tim fahar ge nikunnare nunikume jamara ala re harufa ge fenejia ei sahabi be kala ku bahure kan tajhifa ei handa ko hangura ma ge duwa huga rasulullah sallallahu alaihi wasallam mushrikun jamaat tahumi hum madina ge muhasara ko fami oti muni bahra ge ebes be kala kan ne be rakab ves te veka den etanga muhasara di kuwe gen gos be kala nge tanga duty am miti wen den rasulullah sallallahu alaihi wasallam hudda devvi duty bas sawa ge e be kala nge ahul verin ga ta diuma den sahabi ge kala fan hama kaaveni kurawwa gen ai hangura ma ya e sahabiyan mi demuni de mi sahabi ge duty ama sahabi mi de ahlu verin ga ta diaru ambi kambalum mi hiri beran nikuma e be kalun war ruliyan nakama ghirat teri bayen e be kalun ke ambi mi ha gem beran nikuma ke war bodu gos kama e be kalun ge tereyaga beran nikuma ke sahabi ay hore ghirat teri kama ge sababun ambi mi ha gatul kuran dima kore de ambi ha ishar kore ge bala are ge bala fa faisala kura are ge abbanyiru ge ge min harfa fenin ambi mi ha hiri beran nikuma e sahabi me diga gotu harfa gatulu kolli fa beran nikuttanun sahabi ge bo vet kandayagen vettuni bimmacha de e khabar rasulullah sallallahu alaihi wasallam hadis me konna tiya bami hun nunas mi bimmati ge makhlukun ule allah ge tiya bami hun ge getakun harfa fen ja tim fahar nikunna re bunah re den e nun ko jama ra ala ase mihem mi dimavi bodu ilmeriyen india ge ගේන් හරුපය ෆෙනුනිම ඒකත්ත මේ මර තින් පහරු නිකුණාහර බොනෙෆන උනිකොතේ මරයලින් විගොත්ත කි ජින්නිය මේ මරයලෙ මුනි දැන් ඒ ජින්නින් නැකි මේ ඉස්ලාමි වල ජමාත ඒකතරම් බය ජින්නින් ඒ ඉල්මරියා නගාගෙන ගෙන් දිය මිහුන්ගේ සහරා දැන් ඒ මිහුන්ගේ ගෙන් දිය සහරා දැන්ම කෝටක මහකමායකන් එන හාසිරු මි කුරි කුරියරු හැම ගාදී වෙසින් එතංග ඉහෙන් ජින්නින්ගේ ඉල්මරින් තවස්ති විකම වනි දැන් මස්සල හුසාලන් මි ජිහෙනි දවවා හුසාලා මිහා දවවා හුසාලා මිහා කි ජින්නිය තාංග මස්සල හුසයිලි තිමන්නගේ ආයිලාගේ මිහනි මිහු ගතුළු කොග්ගෙන් නේ මස්සලේ මි හුසයිලි දැන් එන මිස් වාල් කොනේ තේ දැන් හේ එන දන්නවනේ ආයේ කී වේ ගතුළු කුරි දැන් ඒ දන්නවනේ එයි රසූලුල්ලාහ් සම හදීස් පොකර වැහැ ඔති ගේකුන් හර්ෆයි පෙන ජා තින් පහරනි කුණා හරේ බුණා හරේ නුනු කුම ජියා මරයලා ආශේ දැන් ඒ මජලි හුගේ ඒ රුගාදින්ග මජලි හුගේ තිබෙන්නේ මිහාර සෞදි අරබියාගේ තිබෙන ගාදින්ග පොඩු මහකමාග ඉල්මරින්ගේ පොඩු ජමාතෙන් වුණාන ඒ ගාදිය එච්ච හඳාන වෙච්ච හඳාන් කොද්දින මට්ටක ඒ සුවාල් කුරියගේ ඉල්මරින්ගේ තන සුවාල් කුරිය ආයි හැම රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම හදීස් වස් පුලකේ සොහ හදීස් වස් පුලකේ එහෙනම් ගාදි ෆයිසලා කර වි එන හුරි තනක ලාන්දාශ ඒක මස්සලේ තියා කොනට එම ඒගෙන් ගේච්ච කී ජින්නින්ගේ තරේගේ සොති හැම මිශරියයි එම්ම එමිහුගේ තන මිස් බයකු නේන් දෙන හක්ක කානුලේ මිහක ගෝනා කුරිම මිහක මරැලේ දානත මුකුර වේන එක් ගොතක සුද්ද මුද්ද එන්නවා නේ දැන් එමිහුගේ පුණ නිතේ දෙක්කම බස් කිනේ ගෙනි එහන් තන්දම එමිහුන කියේ එච්චගේ මාන පුර තම ඒ කියා ආයත් හොග මානස ගේන අර විදන්න මිහක අර විදන්න කනේ ගෙනි කියේ නිකී කේ කම බස් දැන් පණ්ඩිත වෙන්න කී කින පාරම් මිහුන නම් කර හදා බේ ජාදු හදා ගොත ජාදු බස් කින පාරම් මිහුගේ ලෝම තී දක්කල දළේ විය ජාදු ලකි පණ්ඩිත වෙරින් වෙසම ඒගොත ගින පාරම් මිහුන නම් මකරු හදනි අම එච්චීතක මිහන් එබ්බස් තාකුන් තාක් මුදු එන කන්නේ ගෙන ලියන කොජ කියා කසෙන්ගෙ කිතම් මෙ මොල මොලක් කියලා හුරි මිහ කසනේ ගෙන ඉති කියා එලිය ෆෝන් නැ චිත කියා ක එලිය ලහපම් මත දෙන්න මත කොම සෝරි ගණ්ඩක් ගලිය ලහදෙනි ඒ මිහ මකරු මිහුන් ගබූලු කුරේ ඒයි බාතිල තබා වල බොඩු වාන මිස්තකුන් මිය දුවස් මිහකු බාතිල අකීදාය මිතංග ෆාල කොබ්බල හියොමගන් අන්න මිහුන් නවුර බොඩන් යත්තබා වාන මිය ඒ කුරීගේ සමදි මාය ෆහුරි ගොයි බාතිල මාක මියකු දවස් දීවියා ඒ බාතිල මාක තබාවා මිහුන් අඬ වරක් ගිනවානේ Vai ngalan jihena gamati. Ai sunnate. Vai ngelo makie sunnate. Emme furatama kamaki a furenya e anga nuhulwa vetama sai Quran. E shaytana heene gadi. Insana kama gilandelli bunakas ena heene. E insana gellun den vena beenum bani. Insana a furewu tu gena sifa hutulu a utu shaytana attire wadi jaha fe he kama bani. E sifa hutulu a utu insana. Emma anga amati ngalan jiheni a anga huluwijjia ehennu ni enak kuladana wegen bimarku etiraddu kuran jiheni e afurma ki shaytana ki men waqame kama ngoti kimbi helu maki Allahu ge hadratum waqame kama e rahmate kama kimbi helu maki emme alhamdulillah ki emme smi jiheni kimbi helu nima param bagutu kolakuda ena kuda suwalakan egenja misar e de tin minatu mi kuda suwalaka kuda suwale wejjia de masalene الله بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.